La la la la la. কেন তুমি বলে গেলে আসবে ফিরে, মিথ্যে আশা কেন আমায় তুমি দিলে, কি দোষ করেছি আমি তুমি বলে দাও, ভরসা করেছি আমি তোমার কাছে, কেন তুমি বলে গেলে আসবে ফিরে, মিথ্যে আশা কেন আমায় তুমি দিলে, কি দোষ করেছি আমি তুমি বলে দাও, ভরসা করেছি আমি তোমার কাছে, কেন তুমি বলে গেলে আসবে ফিরে। আশার পথে যে বসে থাকি আমি সারাদিন, তবুও তোমার দেখা পাই না আমি, রাত চলে যায় আসে দিন, তোমার আশার পথে যে বসে থাকি আমি সারাদিন, তবুও তোমার দেখা পাই না আমি, রাত চলে যায় আসে দিন, কি দোষ করেছি আমি তুমি বলে দাও, ভরসা করেছি আমি তোমার কাছে, কেন তুমি বলে গেলে আসবে ফিরে। লোকে বলে তুমি নাকি ভুলে গেছো, সত্যি কি ভুলেছো আমায়, স্বপ্নকে ভেঙে দিয়ে আমাকে তুমি নিয়েছো যে তুমি বিদায়, ও লোকে বলে তুমি নাকি ভুলে গেছো, সত্যি কি ভুলেছো আমায়, স্বপ্নকে ভেঙে দিয়ে আমাকে তুমি নিয়েছো যে তুমি বিদায়, কি দোষ করেছি আমি তুমি বলে দাও, ভরসা করেছি আমি তোমার কাছে, কেন তুমি বলে গেলে আসবে ফিরে।